الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال سبحانه: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا، وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا، واستغفروا الله إن الله غفور رحيم. জাকাত ইসলামের তৃতীয় ভিত্তি। এই জাকাতকে অস্বীকার করা কুফরি। কেউ যদি জাকাত না মানে তাহলে সে কাফির। যে জাকাত আদায় করে না সে হচ্ছে কবিরা গুনাহগার। তার পরিণতি সম্পর্কে পরবর্তীতে হাদিস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফী। এই কিতাব এমন কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। الذين يؤمنون بالغيب، جرى ايمان في غيب ربه، ويقيمون الصلاه، الصلاه قائم كره، ومما رزقناهم ينفقون، ارامي تدرك جادي تاتك ترى بيكر خرج كره ايجي بيكر غير مدي فرض زكاه تواتي نفر صدقه وشامل. সূরা লুকমানের শুরুতে রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, আও তিলকা আয়াতুল কিতাবিল মুবীন, হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন আল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ألف لام ميم، تلك آيات الكتاب الحكيم، هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أي كتاب مجتهدات আর যারা এহসান করি তাদের জন্য হচ্ছে রহমত, যারা ভালো আমল করে তাদের জন্য এই কিতাব রহমত। ওরা কারা? আল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। আর কি করে? আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাযীনা ইয়াকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ هم بالآخرة هم يوقنون. جرى صلاة قائم كرة زكاة ذلك، وهم بالآخرة هم يوقنون. آخرة ربهم بالشاسم صلات قائم کربن ایر مطلب بین آخرت زکات دیبن ایر مطلب بین کتھا آخرت تی وهم بالآخرت هم یوقنون اولئک علی هدن من ربهم اولئک هم المفلح ایرئی اللہ مکتی کی تدیر ربیت مکتی کی حدایت رکورا چھے اور ایرئی ہوت چی سفر کا رب العالمین صلاتر ساتھ زکات کے سمپرکت کو چھے قرآن کریم انہیں جائے گا دیکھو نا اقامت الصلاة بعدین زکاة اللہ رب تیر جہاد کی طرح رو ان الذين امنوا وهاجروا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله তাহলে হিজরত করতে হয় জিহাদ করতে হয় মাল দিয়ে এবং জান দিয়ে মাল ছাড়া হয় আপনি শুধু মাল গচ্ছিত রাখলেন ব্যয় করলেন না শুধু জমা এদের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুল হুমাজা বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজা লুমাজা আল্লাযী জামা মালাহু মুআদ্দা ইহসাবু আন্না মালাহু ويل لكل همزة لمزة الذي جمع مالا معددا يحسب أن ماله أخر ودر جنة وعين غم شوف ترى وقرر دوسر نشوف قرر نندوات نندا قرر وقرد كي برد شنا وركر الذي جمع مالا وعدده ترى مال جمع করে আর গুনে গুনে রাখে মানে মাল আল্লাহর পথে ব্যয় করে উদ্দেশ্য কোনটা শুধু জমা এই বছর এত টাকা হলো আর এক বছর এত টাকা হলো শুধু হচ্ছে প্রতি মাসে ব্যাংকে এত টাকা জমা রাখতে পারলাম হচ্ছে কিন্তু মালের হক আদায় করে এই হলো তার উত্তর الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلده সে মনে করে তার মাল তার তাকে চিরকাল জিয়ে রাখবে পৃথিবীতে বড় হয়ে গেছে 70 বছর বয়স তবু মালের প্রতি মহব্বত থাকে ঠিক না ঠিক কিন্তু যদি আল্লাহর প্রতি মহব্বত থাকে আখিরাতকে বিশ্বাস করে বিশ্বাস করে সামনে মৌজুদ জান্নাত ইয়া তো জাহান্নাম আখরাতকে অগ্রাধিকার দেয় তাহলে মালের প্রতি এত মহব্বত হবে মালকে তো স্বাভাবিক মহব্বত করেই মানুষ কিন্তু এত মহব্বত করবে না যে মহব্বতের কারণে মানুষ আল্লাহর বিধিবিধান পালন করে না এরকম মহব্বত করবে কিন্তু মহব্বত তো হবেই আল্লাহ রেখে দিয়েছে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মান মানুষ ভালোবাসে وانه لحب الخير لا شديد ومالের মহব্বতে কঠোর এক নম্বর দুনিয়ার মোহে এক নম্বর দুনিয়া শুধু দুনিয়াই ও যত সময় নষ্ট করবে খেল তামাশা দেখে ওয়ার্ল্ড কাপ আর ওয়ার্ল্ড কাপ যাই আছে একদম বেকার কোনো ফায়দা নাই সেদিন একজনে দিয়েছে জানি না সত্য না মিথ্যা বাংলাদেশের কোনো এক জায়গায় দুই পার্টি লড়াই করে নাকি একজন মারা গেছে আপনারা শুনেছেন নাকি না শুনেছেন কেউ বলেছে একজন মারা গেছে আর অনেক আহত হয়েছে আবার তাও গুন্ডা আবার ওই দুই দুই কাফের রাষ্ট্রের সমর্থক আমি আর ওই কাফের রাষ্ট্রের নাম নিচ্ছি না পরস্পরের লড়াই একজন মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে আচ্ছা ওরা গেল কোথায় استغفر الله العظيم دور سے آشنا بولے خلا پاس بس چھو پوریس کی تو ناگلے کی رکم ٹھیک ہے ہمار کیوں نے کیوں نے کی بولے دور سے آشنا سبحان اچھا دور سے ایسے جدی تار جدی آخیدہ ٹھیک نہ رہا আচ্ছা এই দরস আর খেলা দেখার সমান? খেলা দেখা, এই যে খেলা লক্ষ লক্ষ কেন কোটি কোটি টাকা শুধু বাংলার মাটিতে এই খেলাকে উপলক্ষ করে অপচয় হচ্ছে, সত্য না মিথ্যা? যাই না যাই সব হারাম কবিরা গুলো, গরিব খেতে পাচ্ছে না আর তুমি ওখানে বিয়ে করছো, আবার তোমার মনে এত মহব্বত দর্শ কোরআন বাদ দিয়ে দিচ্ছ, আবার মনে হয় উপায়টা সমান। এটা শয়তান না মুসলমান? এটা শয়তান যে এরকম মুক্তি করে, তার ভিতরে ইমান আছে বলে সন্দেহ হচ্ছে। দিনকে খেল তামাশা তার সাথে সে তুলনা করেছে, দিনের সাথে মিলিয়ে দিল, কিরকম মুসলমান? হয়তো বলতে পারেন, হয়তো সে জানে না, যদি না জানে আল্লাহ তাকে হেদায়াত দিন, আর যদি জেনে বুঝে বলে তাহলে এটা কিরকম মুসলমান? ওয়াকিমু সলাহ ওয়া আতু যাকাত, সলাত কায়েম করো যাকাত দাও। শুধু পয়সা জমা করবেন আল্লাহর প্রতি আর বেয়ে নেই, যাকাত দিলেন আল্লাহ 50,000 টাকা এসে গেছে, বড় ধনী যদি হয় 1,000,000 এসে গেছে, ঠিক না? বড় ধনী যদি হয় 1 কোটি এসে গেছে, দিব কিরকম? আর গরিব মেয়ে 40,000 1,000 এসে গেছে, বলো 1,000 দিলে তো অনেক কমে যায়, তাই 1,25,000 টাকা দিয়েছে কমে যায়, 40,00,000 1,00,000 দিচ্ছে ও কমে যাচ্ছে। আল্লাহ এদের সানেই বলেছেন ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده যে মাল জমা করে আর গুনিগুনে রাখে, মনে করে এই মাল তার সাথে চিরকাল থাকবে অথবা মাল তাকে জিন্দা রাখবে, এর জন্য কি ওয়াইল ধ্বংস, অন্যার্থে জাহান্নাম। আল্লাহ আমাদের মাফ করুন, বুঝার তো অভিজ্ঞ। যাদের উপর জাকাত ফরজ, জাকাত দিবেন, জাকাতের বিধান জানবেন, গোপন রাখবেন না, একদিন মরতে হবে, কবরে যেতে হবে। শুনুন, আমি আলোচনা সংক্ষিপ্ত করছি, লম্বা করব না। ইসলামের 5টি ভিত্তি আপনারা সবাই জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت. إسلام بيتي باست جنيش القرآن آج رتم نمبر إغو تر شاكت دي آج الله ترى شدقر يكون إله نين أر محمد صلى الله عليه وسلم الله رسول الله. أي إسلام باست بيتي কালকে জিজ্ঞেস করলাম অনেক লোক ইসলামের পাঁচ ভিত্তি জানেন, কিন্তু যখন রাজনৈতিক বক্তব্য আসবে বোঝা যাবে কত বড় আলিম বলার মতো, সত্য না মিথ্যা বলেন তো? আর ওই কাবির রাষ্ট্রের খেলা যারা করছে ওদের ব্যাপারে যদি আলোচনা হয় কোন জায়গায় যে পৌঁছা হবে, ইসলাম মুসলমান ইসলামের ভিত্তি পাঁচটা তাও জানে, এবার ভিত্তি তো জানবে না, ইসলামের ভিত্তি পাঁচটাই জানে। আপনারা যারা উপস্থিত জানি আপনাদের কি অবস্থা, কিন্তু আমি গতকাল গত রাত্রের সভা, গত রাত্রের সংবাদ, এখানে যারা উপস্থিত ছিলেন আপনারা দেখেছেন অনেক মানুষ জানে না ইসলামের কষ্ট, শুধু আসে আর যায় মনে করে এখানে আসতে হবে চলে যাবো বস, এটি যথেষ্ট, এটা যথেষ্ট। ইসলামের ভিত্তি করে আপনি জানেন আপনি মুসলমান কিরকম, ইমানের ভিত্তি পরের কথা, এটা স্পষ্ট বুঝে যাবে, শুধু নয় পড়ে আর কিছু জানে না। প্রথম ভিত্তি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, এটা হচ্ছে প্রথম ভিত্তি। আপনি যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা কি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দুটি সাক্ষ্য মানি, কিন্তু এক কালিমা নয়, বুঝতে পারছেন? কয়টি সাক্ষ্য মানি? আর কালিমা তৈবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা, এটা জানবেন আপনারা। কালিমা তৈবা কোনটা হয়? لا إله إلا الله. আর মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো আলাদা সাথে, এটা কলিমা তৈয়বার সাথে না. আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কলিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন. এই যে কলিমা তৈয়বা, কলিমা তৈয়বা বলতে কি? লা ইলাহা ইল্লাল্লাহ. দেখেন যত আম্বিয়া কেরাম আলাইহিম আসসালাম এসেছেন সবার কাছে এই কলিমা ছিল, ছিল না? কোন পরিবর্তন হয়েছে? অতএব কলিমা তৈয়বা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ. বাকি যদি আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আলাদা কলিমা, এর সাথে যুক্ত না. তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই বলেছেন, একবার এরকম বলেছেন, বলে এখানে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ. একসাথে এরকম নাই কোন জায়গায় হাদিসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম নেই. আচ্ছা কোন জায়গায় হাদিসে একসাথে আপনারা শুনেছেন? আপনারা তাহিয়াত কি পড়েন? أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. وغني أبني إيش هذا يقول لك؟ لا إله إلا الله محمد رسول الله. هلا لا إله إلا الله إيك كلمة أر محمد رسول الله هلا كلمة أرتا لا إله إلا الله إيك بكور أر محمد رسول الله ألا دبي إيك سات شو مجبتنا ده إيه خلي جهون أبني بقول لا إله إلا الله تو ثم بي تربون كي بقول بي সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল. দুই নম্বর ইসলামের ভিত্তি কি? সলাহ, ঠিক না? দুই নম্বর ইসলামের ভিত্তি সলাহ. এটাকে আমরা বলি নামাজ বাংলাদেশে, আমরা তো এখানে এসে সবাই বলছি সলাহ, ঠিক না? সলাহ. তিন নম্বর জাকাত, ইসলামের তৃতীয়ভিত্তি জাকাত. সলাতের পরেই জাকাত. এজন্য কোরআনে দেখবেন সলাতের কথা আছে, তার সাথে কি আছে? জাকাতের কথা. তারপরে হজের কথা আছে, সিয়ামের কথা আছে, না কিসের কথা? তুমি গরিব, তোমার উপর জাকাত নাই, সাধারণ জাকাত আছে, নফল জাকাত অথবা নিজের শরীরের জাকাত, ওগুলো মজুদ. কিন্তু ফরজ জাকাত যেটা মালি জাকাত, ওইটা নাই তুমি গরিবের উপর. যদি তোমার মধ্যে নেশা পরিমাণ, তোমার কাছে নেশা পরিমাণ মাল না থাকে আর এক বছর যাপন না করে, তুমি ধনী, তোমাকে জাকাত দেয় কত? ধনী বলতে কি? বর্তমান হিসেবে সংক্ষিপ্ত করে আমি, যদি কারো কাছে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপার সম পরিমাণ টাকা থাকে অথবা এরকম থাকে স্বর্ণ বা রূপা, তাহলে সে কি হচ্ছে? ধনী. বুঝলেন তোকে? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীর কথা বলেছেন, যার কাছে 50 দিরহম আছে সে ধনী. তবে এই ধনী, সে ধনী হলো কিন্তু তার উপর কি হবে না? জাকাত ফরজ হবে না. জাকাত ফরজ কোন সময় হবে? 200 দিরহম হলে. আর 200 দিরহমের 200 দিরহমের পরিমাণ হচ্ছে, ওলামারা যেভাবে উল্লেখ করেছেন যাচাই বাছাই করে, শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ওলামা, তা হচ্ছে 595 গ্রাম রূপা, 200 দিরহমের পরিমাণ. আর স্বর্ণ হিসাবে কি হবে? 85 গ্রাম স্বর্ণ. এর সম পরিমাণ হয়তো 595 গ্রাম রূপা আছে অথবা 85 গ্রাম স্বর্ণ আছে অথবা এই দুইয়ের পরিমাণে টাকা আছে. আপনি কি হলেন? আপনি ধনী, আপনার উপর যেহেতু নিসাব পরিমাণ টাকা আছে আর ধনী, এই অবস্থায় আপনার উপর কি হবে? জাকাত ফরজ. পালাবেন না. আর ধনী মানুষ আমি আগে বললাম এর চেয়ে কম হলে হয়ে যায়, কিন্তু জাকাত ফরজ হবে এতটুকু হলে. ইসলামের তৃতীয় ভিত্তি জাকাত, চতুর্থ ভিত্তি সিয়াম. এই সামনে রমাদান আসছে ইনশাআল্লাহ, আপনারা সবাই ভেজে রাখবেন, বাহানা করে রোজা ছাড়বেন না। কিছু মানুষ আছে হালকা একটু কষ্ট রোজা রাখে, ডিউটি রোজা রাখে। আর সৌদিতে কত সুন্দর ডিউটি, আপনার লম্বা হোক আর ছোট হোক, যাই হোক ইচ্ছে করলে রোজা রাখা যায়, রাখা যায় কিনা বলেন তো? এমনকি বলদিয়ার লোক যারা এখানে বলদিয়া আমার জানা মতে বাইরে কাজ করে, ওদের মধ্যে থেকেও কিছু লোক আলহামদুলিল্লাহ রোজা রাখে, আছে কিনা ভাই? না সবাই রাখে না, যদি 300 মানুষ হয় 300-র মধ্যে 50 জন পাবে আপনার রোজা রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে এই 50 জন যদি রোজা রাখতে পারলো তাহলে বাকি 250 জন ইচ্ছা করে রোজা রাখতে পারতো কিনা? যদি কেউ এরকম বয়স 3 অথবা ডায়াবেটিস রুগী রাখা তার জন্য সম্ভব না, আবার ডায়াবেটিস বেশ কমেছে কোনটার মাত্রা বেশি রাখা সম্ভব না, ঠিক আছে কিনা? হালকা হালকা আমার মুশকিল, অথবা বয়স বেশি হয়ে গেছে আবার ডায়াবেটিস, এই অবস্থায় রোজা রাখাটা তার পক্ষে সম্ভব হবে না। যদি এরকম হয় তাহলে উপস্থিত সময় আলিমদের সাথে যোগাযোগ করে সে ফতোয়া গ্রহণ করবে, তারপরে রোজা যদি কাজা করে তাহলে পরবর্তীতে যখন ঠান্ডা কাল আসে তখন রোজা রাখবে, কাজা আদায় করতে হবে সম্পূর্ণ পুরো মাস। কিন্তু সাধারণত কারো মানুষের কোন মানুষের জন্য মুসলমানের জন্য রোজা ছাড়া জায়েজ না, রোজা রাখতেই হবে। কতদিন রোজা রাখতে হয়? কতদিন? 1 মাস। কি বলবেন আপনারা? 1 মাস। 1 মাস চাই 29 দিন হোক চাই 30 দিন, 1 মাস আমাকে বলো কতদিন, আমরা বলবেন 1 মাস, চাই 29 দিন চাই 30 দিন। কারণ 29 দিনেও মাস হয়, 30 দিনেও মাস হয়। অনেকে মনে করে 29 দিন যে তাহলে একটা রোজা কম হয়ে গেছে, কম হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মাস 29 হয় আবার 30 হয়, তো কম হলো কিরকম? আল্লাহ আমাদের হেদায়াত দিন, বুঝার তো। তো চতুর্থ ভিত্তি হচ্ছে সিয়াম রমাদান, আর পঞ্চম ভিত্তি হল হজ। এবারে সালাতের গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি বলেন? যাকাতের গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি? সিয়ামের গুরুত্ব বেশি না হজের গুরুত্ব বেশি? আচ্ছা, নামাজ নাই, যাকাত নাই, রোজা নাই, হজের সময় আসলে হ্যাঁ আমাকে হজে নিয়ে যাবে। যাকাত যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু যাকাত আদায় করে না তাদের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 নম্বর আর 35 নম্বর আয়াতে বলেছেন, وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. جرى شرن ربا جمع كل رحية আর স্বর্ণ রূপার সাথে বর্তমানে টাকা পয়সা সামিল, টাকা পয়সা জমা করে রাখে। বর্তমানে আমাদের কাছে যে টাকা আছে, রিয়াল আছে, টাকা আছে, ডলার আছে, এটা স্বর্ণের পরিবর্তে ব্যবহার হচ্ছে অথবা রূপার পরিবর্তে ব্যবহার হচ্ছে, ঠিক না? জানেন তো কি জানেন না, একটু জানবেন আন্তর্জাতিক সময়। আর টাকা পয়সা জমা রাখলো, স্বর্ণ রূপা জমা রাখলো, কিন্তু তা আল্লাহর পথে ব্যয় করে না, فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন, বেদনাদায়ক শাস্তির সুসংবাদ। আপনি কি বলেন, বেদনাদায়ক শাস্তির এটা সুসংবাদ হ্যাঁ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে ওকে সুসংবাদ, বিশার অর্থ কি আরবিতে বুসরা, বুসরা মানে কি বলেন সুসংবাদ না? বশির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশির ও নাযির, তাহলে বশির মানে সুসংবাদ দাতা, আর নাজির মানে ইতি প্রদর্শনকারী সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। কিসের সুসংবাদ দেন? জান্নাতের সুসংবাদ। আর কোন থেকে বা কোন জিনিস থেকে ভয় দেখান? জাহান্নাম থেকে। বুঝতে পারছেন? ইমান আনো জান্নাতে যাবে, ইমান না আনলে জাহান্নামে যাবে। আল্লাহর বিধিবিধান পালন করো যাবে জান্নাতে, আর গড়বড় করলে যাবে কোথায়? জাহান্নামে। এই দেখেন সামনে, আপনি ইমান আনলেন মুসলমান সহ, কিন্তু যাকাত আদায় করেন না, শুধু ফুলুস আর ফুলুস। আল্লাহ কি বলছেন? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. এদেরকে তুমি বেদনাদায়ক শাস্তির আযাবে আলিমের সুসংবাদ দাও। আমরা আগে বললাম দুঃসংবাদ, আর আল্লাহ বলছেন সুসংবাদ। কেন? যেহেতু সে এর উপযোগী, তার উপযোগী কোনটা? শাস্তি। অতএব তার জন্য এটা হচ্ছে সুসংবাদ। সবাই বলি না আউযুবিল্লাহ, কিন্তু আসলে তো সুসংবাদ হয়। আপনার জন্য প্রাইজ পাওয়া উপযোগী, ঠিক না? তো আপনার জন্য এটা কি হচ্ছে? সুসংবাদ। আর ওর জন্য শাস্তি, এটা উপযোগী, তাহলে ওটা কি হচ্ছে? তার জন্য সুসংবাদ। কারণ আল্লাহ কারোর উপর জুলুম করে না। জুলুম করে? وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ। তোমার রব কারো উপর তার বান্দাদের উপর বিন্দু মাত্র জুলুম করে না। সুবহানাল্লাহ। وَمَن جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُونَ। কেউ যদি গুনাহ করে তাহলে সে যা করেছে তারই বদলা পাবে, এর থেকে বেশি দেয়া হবে, ওদের উপর জুলুম করা হবে না। তাই ইসলামী শরীয়তের বিধান, কেউ যদি আপনাকে এক থাপ্পড় মারে তাহলে আপনি বদলা নিলে কয়টা মারবেন বলেন? এক। যদি দুইটা মারেন তাহলে জুলুম হয়ে গেছে। ওই দেখ ফাজা, ঝগড়া করলে কি করে? সীমানা উল্লঙ্ঘন করে। একটা বেরোছে তুমি একটা, তুমি আচ্ছা কথা হয়েছে, সে তোমাকে হয়তো হালকা একটু কিছু বললো, তুমি এর জের ধরে এমন তার গোপনীয় দোষ আছে যা তা সব বলে দিলে, এটা জুলুম হচ্ছে কিনা জিনিসটা বুঝবেন, খেয়াল করবেন, খবরদার কড়াই করবেন না। হওয়ার আছে এই জন্য এরকম করবেন না, হওয়ার আজকে আছে কালকে থাকবে না, কে আমাদের দিন কারো পাওয়ার থাকবে না। এ কি পাওয়ার থাকবে? কোনটা বলেন? আজ কারো উপর জুলুম করেছ, কে আমাদের দিন ওই মজলুম তোমার থেকে তার প্রতিশোধ দেবে কি নাই? এবার আগে আপনারা শুনেছেন আল্লাহ তাকে তোমার থেকে তার প্রতিশোধ নেবেন, আল্লাহ নিজে তার হক তোমার থেকে আদায় করবেন। সুবহানাল্লাহ। এই খবরদার, কেউ যেন কারোর উপর জুলুম না করি। তো এই রূপটি যে স্বর্ণরূপা ধনভাণ্ডার, স্বর্ণরূপার ধনভাণ্ডার জমা রাখে, হক আদায় করে না, তার জন্য সুসংবাদ হচ্ছে বেদনাদায়ক শাস্তির। কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। এইসব স্বর্ণরূপা কিয়ামতের দিন পুকুর জাহান্নামের আগুনে সেকা হবে। সেকা বুঝেন তো? বুঝছি কিনা? জাহান্নামের আগে গরম করা হবে, তারপরে ওগুলো দিয়ে তার ললাটি পেশাটিতে কপালে দাগ দেওয়া হবে, পার্শ্বে দাগ দেওয়া হবে, পৃষ্ঠে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা হলো ওইটি যা তোমরা তোমাদের নিজেদের জন্য গচ্ছিত রেখেছিলে গুপ্ত ধন, এই হচ্ছে তার বদলা। ফাদুকু মা কুনতুম তাকরিজুন, অতএব তোমরা যা কিছু জমা রেখেছিলে তার সাদা সাধন। এর ব্যাখ্যা শুনুন সামনে হাদিস সহি মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাহ আও ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ সুফিহাত লাহু সাফাইহু মিন নার ফাউহমিয়া আলাইহা ফি নার জাহান্নাম ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবীনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারাদাত উঈদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা হাত্তা ইয়ুফদা বাইনাল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন স্বর্ণরূপার অধিকারী, স্বর্ণের মালিক, রূপার মালিক, আর এর সাথে সাথে টাকা পয়সার মালিক, কিন্তু সে এই টাকা পয়সার ধন সম্পদের হক আদায় করে না, তাহলে সে যখন কাল কিয়ামতের দিন উঠবে তখন তার জন্য কিয়ামতের দিন জাহান্নামের বা আগুনের পাত তৈরি করা হবে। সফা ইহমিন না, তার মানে কি বলেন, আগুন। আর সফিয়া এই যে সফায়, সফা মানে পাত, সফায় মিনান আগুনের তক্তা, আগুনের পাত তৈরি করা হবে। আর ওগুলোকে উহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম, এই আগুনের তক্তাগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। বুঝলেন, এটি তো যথেষ্ট। আবার জাহান্নামের আগুনে তো সেকা হচ্ছে। فأحمي عليها في نار جهنم তারপরে فيقوى بها جنبه ওগুলো দিয়ে তার পার্শ্বে দাগ দেওয়া হবে। وظهره وجبينه وظهره কপালে দাগ দেওয়া হবে, পৃষ্ঠে দাগ দেওয়া হবে। যখনই এই এগুলি মানে পাতগুলি ঠান্ডা হয়ে যাবে তখনই ওটা আবার গরম করে ওকে আবার তার শরীরে এরকম দাগ দেওয়া হবে। এটা কোন দিনে হবে বলে, ওই দিন যে দিনের দৈর্ঘ্য বা যে দিনের পরিমাণ হচ্ছে 50,000 বছর। কিয়ামতের দিনের পরিমাণ কতটুকু? 50,000 বছর। যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে ফয়সালা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে যাকাত আদায় করে না তার এই তার এই শাস্তি হতে থাকবে। তারপরে যে এসেছে লাস্টে তারপর সে তার পথ দেখবে, হয়তো জান্নাতের দিকে আর না হয় জাহান্নামের দিকে। এই হল দলিল যে যাকাত আদায় করে না তার এরকম শাস্তি। আর এর দ্বারা বোঝা যাচ্ছে সে মুসলমান, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে সে তার পথ দেখবে জান্নাতে অথবা জাহান্নামে। যদি কাফির হতো তাহলে এটা হতো, এটা কোন ব্যক্তির ব্যাপারে? যে যাকাত আদায় করে না ওর ব্যাপার। কত বছরের দিন বলেন তো? 50,000। আপনার বয়সটা কত? উত্তর দিন, যার যে বয়স ওই বয়স বলেন। আপনার বয়স কত বলেন? কেমন? আচ্ছা, 60, 70। কয়জন আগে এখানে সিদ্দিন? কেউ আছে সিদ্দিন? হ্যাঁ, মাশাআল্লাহ, বাস একজন সিদ্দিন, বাকি কেউ সিদ্দিন না, সিদ্দিনের কম, তাই তো? তাহলে এবারে দেখেন, আচ্ছা যদি 70 হয় তারপরে কি মানি? কয় বছর? লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা দুনিয়াতে কয় দিন? আর কিয়ামত 50,000 বছরের দিন। তো কিয়ামতের তুলনায় আপনার বয়স কত দিনের? বুঝতে পারছেন, আপনাকে যদি 1 বছরের জেল দেয় দুনিয়ার জেল, যেটা আমার সৌদি না বাংলাদেশের জেল, কতটুকু খুশি হবেন আপনি? খুব খুশি নাকি? খুব খুশি? আচ্ছা, ওই সৌদির জেলিতে 1 বছর কত খুশি? আল্লাহ মুশকিল, আল্লাহ আমাদের হৃদয় দান। তাহলে কেন আপনি জাকাত আদায় করবেন না? কারণ আমি দেখছি, আস্তাগফিরুল্লাহ আল আযীম, অনেক মানুষ জাকাত আদায় করে না। চৈতন্য বিদ্যা। বাংলাদেশে আর আপনারা যারা এখানে আছেন, বাংলাদেশ বাংলাদেশ টুকু বলি, বাংলাদেশের যেসব বড় বড় ধনী আছে অথবা ছোট ধনী আছে যাদের উপর জাকাত ফরজ হয়, ওরা সবাই যদি জাকাত আদায় করে তাহলে বাংলাদেশের টাকার কোটা কতটুকু বাড়বে, তার মান কতটুকু বাড়বে? এক বছর জাকাত আদায় করে দেবের কি অবস্থা হয়? দারিদ্র কমে যাবে, গরিব আর গরিব বলছ হিসেবে কেন? দেখো বাংলাদেশ গরিব না, বলি আলহামদুলিল্লাহ। যদি বাংলার জনগণ ঠিক হয়ে যায় আর এর সাথে সাথে ওই সরকারও যদি ঠিক হয়ে যেত, আর সরকার কিরকম ঠিক হবে, জনগণ ঠিক নেই, আসল জিনিস কোনটা? জনগণ যদি ঠিক হয়ে যায় তাহলে রব্বুল আলমিন সরকারও ঠিক করবেন, বুঝতে পারছেন? তুমি আগে তুমি ঠিক নেই, তো সরকার কি ঠিক? তাই আমি বলি যদি জনগণ ঠিক হয়ে যায় আর তারপরে যদি রব্বুল আলমিন সরকারও ঠিক করে দেবে তাহলে আর আপনাদেরকে আর বিদেশ আসতে হবে, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এই দাবিটা মিথ্যা হবে না, সত্য হবে। আপনারা এত আরামে বসবাস করবেন যার কোন নজির পাবেন না, যদি ইসলামী বিধান বাংলার মাটিতে কায়েম হয়ে যায় তাহলে পৃথিবীর অন্য কোথাও আমাদেরকে যাওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ, যদি নিয়মতান্ত্রিক চলে। এত টাকা পয়সা আছে জনগণের কাছে বাংলাদেশে, আল্লাহর পক্ষ থেকে রহমত সরাসরি। আপনি দেখুন, আপনি যদি আপনার মালের জাকাত আদায় করেন, সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত আছে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে উপর থেকে আওয়াজ শুনে এক মেঘখণ্ড থেকে, অমুকের জমিতে গিয়ে তুমি বর্ষিত হও, বুঝছেন? অমুকের জমিতে পানি বর্ষণ কর বা বর্ষিত হও। ওই লোকে ডাকছে, সামনে গিয়ে এক জায়গায় পানি বর্ষণ হচ্ছে আর আরেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, সে তার বেলচা দিয়ে পানি পানির রাস্তা তার জমিতে দিচ্ছে, করে দিচ্ছে আর জমি তার জমিতে পানি যাচ্ছে। ওই লোকটি এসে বলল, ভাই তোমার নামটা কি? সে বলে, হঠাৎ করে নামটা কি করবে, ঠিক আছে? আপনি একটা মানুষকে দেখলেন, দেখেই বললেন আপনার নামটা কি বলেন তো, সে হঠাৎ করে থমকে যাবে, কি ব্যাপার? নাম কেন জিজ্ঞেস করছে? বলছে, এই আমি শুনলাম, উপর থেকে আওয়াজ শুনতে পেলাম, অমুকের জমিতে গিয়ে তুমি বর্ষিত হও, আসলাম দেখলাম ওই জায়গায় পানি বর্ষণ হচ্ছে আর আপনি আপনার বেলচা দিয়ে বা ওই যন্ত্র দিয়ে লোহার যন্ত্র মিসহাত আরবিতে হাদিসের মিসহাত শব্দ, ওটা দিয়ে আপনি আপনার জমিনে জমির দিকে পানি করে দিচ্ছেন। তো আমি মনে করলাম হয়তো ওই কি আপনি, তখন ওই লোকটি তার নাম বলল, আর সে তখন বলল, হ্যাঁ আপনি তো ওই লোক, সুবহানাল্লাহ বলেছেন, হয়তো হারিয়ে গিয়ে দিকে দিকে হয়ে গেছে আপনি আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে। আচ্ছা, কিন্তু আমার তো এটাই, ওই লোকটি এসে দেখলেন ওখানে, জিজ্ঞেস করলেন কি আপনার নাম কি, তিনি বলে আমার নাম। ওই ব্যক্তি বলল, তাহলে নাম কেন জিজ্ঞেস করছো? বলছেন আমি এরকম ঘুম দেখতে পারলাম, এরকম আওয়াজ শুনতে পারলাম, তারপরে এসে দেখি পানি হানে বর্ষিত হচ্ছে আর তুমি পানি এরকম করছো। তখন ওই লোকটি বলল, দেখো তুমি যেরকম বলছো তাহলে আমি বলি ব্যাপারটা কি। তিনি বললেন, এই জমি থেকে যা উৎপন্ন হয় তা আমি তিন ভাগে বিভক্ত করি, তিন ভাগে বিভক্ত, এক ভাগ আমার নিজের জন্য রাখি, এক ভাগ এই জমিনে ফিরিয়ে দেই, আর এক ভাগ গরিব মিসকিনের হক আদায় করার জন্য এক ভাগ রেখে দিই। কথা বুঝতে পেরেছেন? এক ভাগ এই জমিনে রাখি, এক ভাগ নিজের জন্য রাখি, আর আরেক ভাগ আল্লাহর পথে গরিবদের হকে অথবা আত্মীয়-স্বজনের হকে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে মাল কমবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা দিলে মাল কমে না। আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ এরকমই দিবে ইনশাআল্লাহ, আপনার মাল কমবে। আর যদি আপনার ইমান হয় নড়ে ওড়ে তাই এরকম নেই, ইমান হয় মজবুত, আপনি আল্লাহর প্রতি দিয়েছেন, আপনার গরিবদের গরিব গুরু বা আত্মীয় স্বজনের হক আদায় করেছেন, আর এর সাথে তো মনে করেন এদের আসল জিনিস কারা? আত্মীয় স্বজন নিজের ভাই বোন যারা আপনার নিকটাত্মীয়, যারা গরিব, এদের হক আগে। অনেকে আছে এদেরকে না দিয়ে আনা অনেক দিন, কেন দেবে না? ওখানে দিলে নাম হবে, আছে কিনা মানুষ? আচ্ছা, আপনি নাম দিলেন, নামের জন্য দিলেন, যাকাত দিলেন অথবা এমনি দিলেন, কোনো ফায়দা হবে? আস্তাগফিরুল্লাহ আযীম। বরং এটা হচ্ছে রিয়া, এই রিয়া রিয়াকারী লোক দেখানোর জন্য বা শোনানোর জন্য যে আমল করলেন এর পরিবর্তে নাউযু বিল্লাহ আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই নাম কামাই করার জন্য কোনো কাজ করবেন না, আপনি যতই ভালো লোক হন না কেন, নামাজ টুমাজ সব ঠিকই আছে, কিন্তু চলে এসছে আদা নাম। আপনি বর্তমানে এই যে যা কিছু হচ্ছে, ফটো তোলা অথবা এই ক্যামেরা, যদি উদ্দেশ্য হয় এটা মানুষ পরবর্তীতে আমার দর্শন নিয়ে উপকৃত হবে ইনশাআল্লাহ আমি খুশি, আর না যদি উদ্দেশ্য হয় এটা আমার বক্তব্য ওখানে যাবে, তারপরে ওখানে যাবে, তারপরে আমি আস্তে আস্তে করে অমুক চ্যানেলে যাব, তারপরে অমুক চ্যানেলে যাব, আমার ইজ্জত বেড়ে যাবে, কোনো ফায়দা হবে? এটা হচ্ছে রিয়া। আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি ইলমে শরঈ অর্জন করে বাড়তি ভোগ বিলাস লাভের জন্য দুনিয়া কামাই করে, তাহলে সে জান্নাত তো পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। লাম ইয়াজিদ আর ফাক্কা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি আরেকজনকে নিয়ে যাবেন না, ওর মনের সংবাদ ও বেশি বুঝে আপনার থেকে, ঠিক আছে? আপনি তাকে দিলেন চাপ ফাললি, হ্যাঁ সে হয়তো বললি লাভ যাব। এই যেসব ক্ষেত্রে অজুহাত রয়েছে সেসব ক্ষেত্রে আপনি আরেকজনকে চাপ দিতে পারবেন। ও স্বাধীন, সে দেখছে যদি আমি এরকম করি তাহলে হয়তো আমি পরবর্তীতে আমার মন ঠিক না, গর্ব শয়তান মজুদ আমার মধ্যে ইয়ে আছে যেভাবে চলে, তাহলে সে তার ওই হিসাবে সে চলবে। তো অনেকটা আছে আমার বস বসা কুমন্ত্রণা, শয়তান আছে খালি কুমন্ত্রণা না, বলো আহমদুল্লাহ আমি এসে করা, আমি সলাদ পড়ি শয়তান আসলো, হ্যাঁ ওই কবির এসে গিয়ে দেখছে তোমার মারা, এরকম হতে পারে কিনা? তখন তুমি বলে এটা শয়তানের পক্ষ থেকে। তো এই ওয়াসওয়াসার জন্য আমি কি সলাদ ছেড়ে দেব? এটা আপনাদের খেয়াল করতে হবে, কোনটা ওয়াসওয়াসা আর কোনটা আসল ওইটা আমাদেরকে বুঝতে হবে। যদি হালকা ওয়াসওয়াসা জাগে এসব আমি বলবো কি আউযু বিল্লাহি মিনাশ শয়তান, দেখবে শয়তান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তোমার মধ্যে যখন তুমি যখন সলাদ পড়ো তখন কি করবে? ওই সাহাবী বলেছেন আর কি, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজ পড়ি তখন শয়তানের কোন মন্ত্রণা এসে যায়, তো আমি কি করবো? সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তিনবার বলো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আর বাম দিকে থুক ফেলো। ওই সাহাবী কিছুদিন পর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাকবীর বলে দিয়েছেন সে অনুযায়ী আমি আমল করলাম, এবারে শয়তান আমার কাছে এসে বলে আলহামদুলিল্লাহ। যাকাত, আপনি স্বর্ণরূপার মালিক, টাকা পয়সার মালিক আপনি আদায় করবেন। আর আরেকটা, যদি আপনার স্ত্রীর কাছে স্বর্ণ থাকে, গহনাপত্র মজুদ, হ্যাঁ গলার হার আছে, হাতের চুড়ি আছে, রিং আছে, এটা নাক ফুল আছে, কানের দুল আছে ইত্যাদি স্বর্ণ টাকা মাশাআল্লাহ, মনে করেন একটা আছে নিসাব পরিমাণ হয়নি আর একটা নিসাব পরিমাণ কেন অনেক বেশি, সব মানুষ সমান আপনি দেখবেন যে তাকে তার আপনার মতোই, কিন্তু আসলে ব্যাপার এরকম না। সেদিন আমাকে একজন বললেন তার স্ত্রীর 51 সোনা আছে, কতবারই স্বর্ণ বুঝলেন? 91 স্বর্ণ যদি হয় তাহলে জগত কত আসে হিসাব লাগাও। আপনার আরেকজনকে ক্যাশ করবেন না, ওটা সে বুঝে, সে তার অবস্থা কি আর তার রব জানে। তাই তুমি যেরকম আছো তুমি জানো তোমার উপর জগৎ আছে কিনা বুঝলেন, আপনি ওইটার জগৎ আদায় করতে। তাই আপনি মহিলা, আপনি বলছেন আমার তো কেউ নাই, তো কি করবো, অন্য কেউ কামাই করার মতো নাই, আমার পক্ষ থেকে জাকাত দিবে, তাই আমার হালি শুনোই না, জাকাত দিব না, হবে না জাকাত দিতে হবে। সঠিক কথা হচ্ছে এ ক্ষেত্রে জাকাত দিতে হবে, কারণ রব্বুল আলামিন বলেছেন যারা স্বর্ণরূপা গচ্ছিত করে রাখে, জমা রাখে আর তার হক আদায় করে না। তো আপনি এটা যে রাখলেন গহনা পুত্র মহিলারা, এটা কি তার একটা ধন কিনা সম্পদ কিনা? আচ্ছা 91 স্বর্ণ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ সম্পদ কিনা? আচ্ছা 91 লাগে না, 10 বরি সম্পদ কিনা? আর আমাদের কাছে প্রসিদ্ধ সাধারণত দুদিন আগে বলতেন কত 7.5 তুলা যদি স্বর্ণ হয় তাহলে কি করতে হয় জাকাত আদায় করতে হয়, এটা আগে আপনারা শুনেনি না? আর বর্তমান হিসাব হয়তো 7.5 তুলা একটু বেশি হবে, হয়তো আহলুল ইলম এখানকার তারা যাচাই করে দেখেছেন 85 গ্রাম স্বর্ণ হলে কি হয় জাকাত ফরজ। আচ্ছা এবারে দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি রিওয়ায়াত আছে, তিনি বলেন دخل علي رسول الله صلى الله عليه وسلم فراى في يدي فتح خاتم من ورق تعني من فضه فقال النبي صلى الله عليه وسلم ما هذا فقلت صنعتهن اتزين لك يا رسول الله ما عائشه قلت الله رسول صلى الله عليه وسلم কাছে আসে তিনি দেখলেন আমার হাতে আঙ্গুল দিয়ে রূপার কয়েকটি আংটি আছে, ফাতাহাত মানে ফাতাহাত বলতে বুঝে যায় এমন আংটি যার মধ্যে নাগিনা থাকে না, মানে পাথর নেই শুধুই রিংটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মা হাদা এটা কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটা পড়ছি আতাযায়্যানু লাকা, ইয়া আল্লাহর রাসূল আপনার সামনে সৌন্দর্য অবলম্বন করার জন্য তার স্ত্রী। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আতু আদিনা যাকাতাহুন্না, তুমি কি এগুলির যাকাত আদায় করো? তিনি বললেন লা আও মা শা আল্লাহ, মা আয়েশা বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হুয়া হাসবুকি মিনান নার, একজন মহিলা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর ওই মহিলার সাথে একটা মেয়ে ছিল তার, আর ওই বাচ্চার বা তার মেয়ের হাতে দুটি সিওয়ারানি গালিওয়ানি চুরি ছিল গাঢ়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি এর যাকাত আদায় করো? তিনি বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আইয়াসুরুকি আইয়াসুবিরাকি আল্লাহু বিহিমা ইয়াওমাল কিয়ামাতি সিওয়ারাইন মিন নার, তুমি কি এটা পছন্দ লাগে, তোমার কি এটা ভালো লাগে যে আল্লাহ যেন কিয়ামতের দিন এই দুইটার পরিবর্তে তোমাকে দুটি সিওয়ার দান করে? কিসে দুটি সিওয়ার মানে জুটি জুটি দুটি চুড়ি, আগুনের দুটি চুড়ি যেন তোমাকে পড়ায়, এর পরিবর্তে তুমি কি তা চাও? ওই মহিলা কি করলেন فخلعت هما فالقتها الى النبي صلى الله عليه وسلم وقالت هما لله ورسوله, ওই মহিলা এই দুই সিওয়ার বা দুই চুড়ি বের করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে দিলেন আর বললেন এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, আমি আর নিতে চাই না, মানে সম্পূর্ণ আল্লাহর প্রতি দিন। সুবহানাল্লাহ। বলছেন রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়ান-নিসাঈ ওয়াত-তিরমিযী قال في بلوغ المرام واسناده قوي. আচ্ছা এটা কি বুঝতে গহনা পুত্রের উপর যাকাত আসে আসে কিনা, যাকাত দিতে বলবেন না অমুক বলুন, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের হানফি মজহাবে গহনা পুত্রের উপর যাকাত আসে আসে কিনা, হানফি মজহাব প্রসিদ্ধ, এক্ষেত্রে হানফি মজহাব বেশ শক্তিশালী ইনশাআল্লাহ সঠিক। শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী তাদের রায় গহনা পুত্রের উপর যাকাত বলবেন না এটা হচ্ছে ব্যবহারিক জিনিসটা, আছে অন্য মজহবে আছে কিন্তু এক্ষেত্রে ইবনে বাজ ইবনে উসাইমিন রহমতুল্লাহ তারাও ছিলেন হানবুলি, তারা হানবুলি মজহব, কিন্তু মজহব হলে কি হবে, তারা মজহব না, তারা যখন হাদিস স্পষ্ট হয়ে যায় তখন মজহব ত্যাগ করবে। আর কি মানেন, হাদিস মানেন, স্পষ্ট দলিল মানেন, আর এই নিয়ে আমাদের সকলের এটা হওয়া উচিত, মানলেন মজহব কোনো অসুবিধা নেই, যেহেতু জানেন না, যেহেতু কি করেন জানেন না, যখন জানতে পারবেন মজহব এক্ষেত্রে দুর্বল তখন এটা ছেড়ে দিয়ে কোনটা গ্রহণ করবেন, সঠিকটা গ্রহণ, কোনো অসুবিধা আছে নাকি? আমি বুঝব, আপনি আপনার এক উস্তাদ বা আপনার এক আজিব আছেন তাকে আপনি প্রশ্ন করলেন, হ্যাঁ তিনি বলে দিন এই মশলা এরকম চলবে, কয়জনে জানে ইসলামের ভিত্তি ভাষা তাই জানে না, বাকি বিধান করে জানবেন, তো আপনি জিজ্ঞেস করবেন একজন আলিমকে, আলিমকে জিজ্ঞেস করেন তিনি উত্তর দিলেন এরকম ওয়াইস, পরে জানতে পারলেন এই আলিমের কথা সহি হাদিস বিরোধী হয়ে গেছে, সম্ভব হয় না, সম্ভব না অসম্ভব, আগে জানলেন এই আলিম যা বলেছে আমি তাকে মানতাম না, না পরে শুনলাম এই আলিমের কথা হাদিস বিরোধী, তখন আপনাকে কি করতে হবে, হাদিস গ্রহণ করতে হবে আর এই আলিমের কথা পরিত্যাগ করতে হবে, এটা সঠিক না ঠিক? এখনই বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাই ইদা সহ্হাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহি হলে ওইটি আমাদের কথা। তাই এই কিছু কথা বললাম জাকাতের গুরুত্বকে সামনে রেখে, তাই আমরা জাকাতের নিসাব জানবো, হ্যাঁ কার কাছে কতটুকু আছে সম্পদ তা তন্ন তন্ন করে হিসাব হিসাব করবেন, ব্যবসাপত্রে জাকাত আছে, ব্যবসাপত্রে বলবেন না আপনি হয়তো বললেন আমি তো করি অথবা আমি বাংলাদেশি আমাদের উপর জাকাত আছে না, আমি তো ট্যাক্স দেই অথবা কফিলকে ভোট দেই, এরকম আছে না অনেক লোক, এরকম হলে হবে না, আপনাকে জাকাত আদায় করতে হবে, করতেই হবে, ব্যবসাপত্রের হিসাব বের করে দেখতে হবে আপনার কাছে কত টাকা, কত টাকার মাল আছে তন্ন তন্ন করে, যদি 50,000 রিয়ালের মাল হয় ওই হিসাবে দিন, 1,00,000-এর মাল হয় এইরকম, 5,00,000 এইরকম দিতে হবে, বলবেন না মুশকিল সব তো সমান না, কোনো কোনো দোকানে হয়তো 50,000 রিয়ালের মাল, কবিরার যে দোকান পরিচালক 50,000 খালাস তোমার 25 আর ওর কি, তোমার দোকানে মাল 1,00,000 নুস নুস ওর 50 আর তোমার 50 তাই তো, আর যদি সম্পূর্ণ তোমার তাহলে ওই হিসেবে দিতে হবে, অর্থাৎ আমাদের সকলকে জাকাত আদায় করতে হবে, বাকি রয়ে গেছে সরকারকে ফাঁকি দিয়ে এরকম করা যায় ওইটা আরেক চ্যাপ্টার, ওইটা আমার কাছে না, আমি বললাম এখন মাসআলা আপনারা যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা আদায় করবেন, আর না হয় শুনেন ওই সূরায়ে হুমাজার প্রথম আয়াত এটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, রব বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী, বলেন আপনারা জামা মালান ওয়াআদ্দা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع الأفئدة إنها عليهم مقصدة في عمد ممددة ترى من يقول مال أمرك تشيرو قال تكبي أرشدو مال جمع كوري أرمال الحق أداء كورنا إذير جنة هجة ويل أنا نقول برتي ترب العالمين بولا جنة نار الله এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করা উচিত, ইসলামের পাঁচ ভিত্তির উপর আমাদের আমল করা উচিত, যাদের উপর জাকাত ফরজ আপনি আদায় করবেনই, জাকাত আদায় করা কি ওয়াজিব, আদায় করতেই হবে, আচ্ছা হজ করবেন যদি ফরজ হয় হজ করবেন, আর যদি হজ ফরজ না হয় হজ ফরজ না হয় তাহলে আরেক দিনের কাছে গিয়ে হাত পাতানো এটা কি জায়েজ হবে? আপনার নিজেদের সেন্সে বলেন তো, আমার উপর হজ ফরজ না, আমি আরেকজনের কাছে হাত পাতাবো বলে আপনি আমাকে সাহায্য করে আমি হজ যাব, এটা কি আল্লাহ নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ? ভালো করে বুঝবেন এই জিনিসটা, একটু বেশি করে বুঝবেন। হজের সময় আসলে নাই তৌফিক খালা, অথবা অনেক মানুষ হচ্ছে তৌফিক আছে কিন্তু বস খুঁজে খুঁজে ফিরি, তারই ব্যাপার। বাকি রয়ে গেল সেন্টার, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এদের জন্য খোলা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ, এরা এখানে দর্শে আছে মজুদ, ওটা হচ্ছে মনে মনে সেন্টার পক্ষ থেকে এদের জন্য পুরস্কার যারা সহযোগিতা করে। কিন্তু কিরকম, আপনি নামাজ পড়েন না তো আপনি কিরকম হয়ে যাবেন? কারণ তাদের কথা হচ্ছে যারা দর্শে আসে ওরা হবে ভালো, কিন্তু আপনি নামাজই নেই তো কিরকম ভালো হবে? তাই তওবা করতে হবে, সঠিকভাবে সালাত আদায় করতে হবে, আর আল্লাহ থেকে রুজু করুন, তারপরে যদি আল্লাহ তৌফিক দেন হ্যাঁ হজ করুন, অসুবিধা নেই। কিন্তু আসল যে ভিত্তি, প্রথম নম্বর ইমান ঠিক করতে হবে, দুই নম্বর সালাত ঠিক করতে হবে, তারপরে কি ঠিক করতে হবে? যাকাত। এখানে বেশিরভাগ মানুষ অন্য জগতের উপর, আমার যেমন জগতের বেশিরভাগ, এই ত্রুটি করবেন না মুসলমান, কে যাকাত দিবেন না এরকম যেন না হয়। আর আপনারা যারা এখানে আছেন, আমার তো মনে হচ্ছে বেশিরভাগ বাইরে ও সারা বাংলা এখানে এই মেয়েরা যারা কাজ করে বেশিরভাগ বাংলাদেশিদের উপর জগাত পায়, আপনারা কি বলেন? ধারণা আছে কিনা এটা? তাই কেউ যেন জাকাত দেয় ত্রুটি না করে, যদি বাই চান্স একটা দুইটা পাওয়া যায় মুমকিন, আর না বেশিরভাগ মানুষের উপর জাকাত ওয়াজিব। আমি যা দেখছি, আমি জানি আমাকে গত বছর বা আগের বছর ওই বলে দিয়ে বাহাত বিলায় তাদের বয়স ইয়ে বেতন কত? সাড়ে তিনশো নাকি? ও আচ্ছা, 300 বেতন, 350। আমাকে দুইজন বললেন, একজন বয়স্ক ইনি আর আরেকজন বলছেন উস্তাদ আমি গত বছর কিন্তু জাকাত দিয়েছি আলহামদুলিল্লাহ, তারা এসছে বেশ দিন হয়নি, আর কত লাখ টাকা খরচ করে এসছে, 6-7 লাখ টাকা খরচ করে আসবে, কি বলেন? সত্য বলল না মিথ্যা? বাংলাদেশ থেকে যারা আসে যদি কোন রকম একটা বিষয় কত, আচ্ছা এই সব তুলে ঋণ দেওয়ার পরে বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছে, তারপরে বলছে ব্যাংকে আছে এত টাকা জমা আর আমি এই বছর এত টাকা জাকাত আদায় করেছি, সুবহানাল্লাহ। এজন্য এরপর এদের কথার উপর নির্ভর করে আমি বলছি বেশিরভাগ মানুষের উপর বাংলাদেশ যারা আছে ওদের উপর জাকাত আছে, আমার একটা ধারণা কি অল্লাহ আলম জানি না, কারণ অবশ্যই সবার কাছে যদি এই দুইজনের হয় এটা এই দুইজন তারা 300 রিয়ালের বেতনের কাজ করবে, 350 রিয়াল পরে হয়তো কিছু ওইটা আরেক ব্যাপার। হ্যাঁ আল্লাহ যখন তাদেরকে পয়সার মধ্যে এরকম বরকত দিলেন, তাহলে আপনারা যারা ভালো আছেন আপনাদের উপর কিরকম জাকাত ফরজ হবে? শুধু ফুরুজ আর ফুরুজ তবুও হয়তো হতে পারে, এরকম থাকবে হয়তো কারোর উপর জাকাত নেই, অসম্ভব না, ঠিক না? সম্ভব, যদি যার উপর জাকাত নাই ওয়াজিব না সেদিকে জাকাত দিবে না, কিন্তু আপনার উপর জাকাত ফরজ, আপনি কি করবেন? জাকাত আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বিধিবিধান পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হক বলে আল্লাহ হক জেনে হক মানার এবং বলার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।